عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা ধারাবাহিক আলোচনার জানাজা সম্পর্কিত বিভিন্ন মসলা মাসাইল বলছিলাম, আজকে বলবো জানাজা বহন করার ব্যাপারে। জানাজা বহন করা, জানাজার অনুগমন করা, জানাজার সাথে যাওয়া, তার ফজিলত কি, কিভাবে যেতে হবে ইত্যাদি কথা। জানাজা বা লাশ, লাশের খাট, জানাজা কাকে বলে? যে খাটের উপরে লাশ রাখা হয় সেই খাটটাকে বলা হয় জানাজা, আসলে আরবি হচ্ছে জিনাজা। তো যাই হোক, জানাজা কাঁধে বহন করা এবং দাফনের জন্য তার সঙ্গে সঙ্গে যাওয়া, এ হচ্ছে ওয়াজিব বা ওয়াজিবে কিফায়া বলতে পারেন। মানে কিছু লোক গেলে, যদি কিছু লোক না যায় তো গোনা হবে না, কিন্তু কিছু লোক যেতেই হবে, যেহেতু তাকে দাফন করা ওয়াজিব। মুসলমানের একটি হক এবং অধিকারও, যে হক আদায় করা জরুরি। মানে মুসলমান মারা গেলে তার সঙ্গে আপনি যাবেন, তার দাফন কাফন ইত্যাদি এক অপরের সহযোগিতা করবেন, এটা হচ্ছে মানবিকতা তো বটেই। আর আপনারা শুনেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম দাফনের কথা, শুনেছেন? পৃথিবীর ইতিহাসে প্রথম দাফন কে শিখিয়েছিল? কাকে শিখিয়েছিল? আল্লাহ তাআলা দুটো কাক পা বাসাল্লাহু গোরাবা ইয়াবহাসু ফিল আরদ, কাকে এসে, মানে লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে লাশটাকে দাফন করবে তা দেখাবার জন্য কাক। তো সেই কাকের মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছিল, যেমন চাষ শেখানো হয়েছিল, যেমন নামাজ শেখানো, এক একটা সব শিক্ষা দেওয়া হয়েছিল। তো মুসলমান মুসলমানের জানাজায় শরিক হবে, এটা একটা অধিকার। মানুষ মানুষের জানাজায়, মানুষ মানুষের উপকার করবে, কিন্তু মুসলমান মুসলমান জানাজায়, এবারে অমুসলমান জানাজায় যাবে কিনা সেসব আলাদা কথা। কার জানাজায় শরিক হওয়া যাবে না, কার জন্য দোয়া করা যাবে না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। কার জানাজায় নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে যদি বাধ্য হন তাহলে কি করবেন, ইত্যাদি মশলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, এই বর্ণনা অনুযায়ী এক মুসলিমের উপরে আর এক মুসলিমের হক হচ্ছে কটা? পাঁচটা। নম্বর এক, রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। খেয়াল করবেন, সালাম দেওয়া নয়, যদি কেউ সালাম না দেয় সে ভুল করলো, তার গুনাহ হবে না, সুন্নত ত্যাগ করলো। সালাম দেওয়া কি? সুন্নত। কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। কেমন, কিভাবে সালাম জবাব দিতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সালামু আলাইকুম। কিংবা এমন মানে ভাবে সালাম দেয় যেন তার মধ্যে গর্তমি আছে, যেন অহংকার আছে, যেন বিরক্তি আছে, যেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কেউ দুঃখিত থাকতে পারে, আপনার দুঃখ সংবাদ এসছে, সেই সময় আপনি দুঃখ করছেন, আমি সালাম আলাইকুম, আপনি তো নিশ্চয়ই হেসে জবাব দিতে পারবেন না, কারণ আপনার ভিতরে দুঃখ আছে। তবু চেষ্টা করতে হবে, ওই যে হইয়ে তুমি তাহিয়াতিন ফাহাইয়ু বিআহসান মিনহা, তার মানে যখন তোমাকে সালাম দেওয়া হবে তো তার থেকে উত্তম সালাম দিয়ে তুমি জবাব দাও, উত্তম স্বরে, উত্তম শব্দে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, তার মানে শব্দ বাড়িয়ে সুন্দর শব্দে, সুন্দর মেজাজে, ভালোভাবে সালামের উত্তর দেয়, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে কি হল? রদ্দুস সালাম। নম্বর দুই, ইয়াদাতুল মারিদ, কেউ রোগগ্রস্ত হলে তাকে সাক্ষাৎ করে সান্ত্বনা দেওয়া, বুঝলেন? যাবেন সাক্ষাৎ করতে, নিয়ে যেন বলে ও এই তো সাংঘাতিক রোগ গো, ইয়ার বাঁচবে না, এরকম করতে যাবেন না, খবরদার, এরকম লোকের দরকার নেই। সাংঘাতিক রোগ গো, ও গো অমুক পাড়ার লোক, এই মারা গেছিল, এও মারা যাবে, না না এসব না, বরং তাকে সাক্ষাৎ করে সান্ত্বনা দেবেন, না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, চিকিৎসা করালে ভালো, কে বলছে ভালো হবে না ইত্যাদি, তাকে সাহস দিতে হবে, মনের ভিতরে সাহস জোগাতে হবে, আর বলতে হবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তার মানে কি? কিছু মনে করো না, কষ্ট নিও না, ভেবো না কিছু, ইনশাআল্লাহ তোমার যে রোগ কষ্ট হচ্ছে, যে রোগ হয়েছে, তার জন্য তোমার গুনাহ থেকে পবিত্রতা আসবে, তার মানে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রত্যেক মুসলিমের যে কোনো কষ্ট হোক কেনা, কাঁটা পর্যন্ত যদি ভোকে এবং পথে চলতে চলতে যদি পাথর আপনার পায়ে আটকে যায়, হোঁচট খান যাকে বলে, উফ আমরা কি বলি, উফ। আর যারা যাদের মুখ হচ্ছে খারাপ তারা তো ইংরেজি বলতে লাগবে, তাই না, ইংরেজি বলতে লাগবে। তারপর যদি কলার ছাল হয় পড়ে গেলেন আর দিলেন গালি, না এতেও আপনার কি হবে, গোনাহ ঝরবে, এতেও গোনাহ ঝরবে। সুতরাং রোগীর কাছে গেলে রোগীকে সান্ত্বনা দেবেন, রোগীর কাছে দোয়া চাইবেন, রোগীর জন্য দোয়া করবেন। এতে কি হবে, যদি আপনি সকালে যান তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য কি করবে, দোয়া করবে, আল্লাহ আকবার। আর যদি সন্ধ্যায় যান তো সকাল পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবেন। তো এগুলো সেই সব মানুষের মানে কাজ, যারা চায় সবসময় আল্লাহর ইবাদতে থাকবো, সেই পরিবেশে থাকব, এবং মুসলিম মুসলিম ভাইয়ের সহযোগিতা, সে কেমন আছে ইত্যাদি দেখাচ্ছে। ইয়াদাতুল মারিদ হচ্ছে কি, একটা হক, এই হক আদায় করতে হবে। কারণ একজন রোগী মানুষ, আপনার প্রতিবেশী যদি রোগী থাকে, তার বেশি সময় কেউ আসে না, জামাতে নামাজ পড়তো সে আজ দুদিন থেকে আসেনি, কি গো কেউ খোঁজ নেয় না যে কেন আসছে না লোকটা, বেশ শুনল যে হ্যাঁ অসুস্থ, তো যাও দেখা করে এসো। ইমাম সাহেবেরও উচিত এবং দু চারজন লোককে নিয়ে গিয়ে দেখা করা উচিত যে লোকটা কেমন আছে, কমসে কম ভাই জামাতে এলেন না, তার মনটা কি হবে, তার মনটা ডাগর হবে, সে সান্ত্বনা পাবে যে আমার সাথে আমার লোকজনেরা আছে। যাই হোক, তাহলে দু নম্বর হয়ে গেল। তিন নম্বরে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে কি, ইত্তিবাউল জানাইজ, জানাজা হলে তার অনুগমন করা, তার মানে তার সঙ্গে থাকা, তার সঙ্গে যাওয়া, এবার তার সাথে থেকে যা কিছু করতে হয় আপনি করবেন, আগে আগে করার চেষ্টা করবেন। প্রথমেই মরার খবর শুনলেন, দোয়া দোয়া করবেন, তারপরে গোসল দেওয়ার চেষ্টা করবেন, তারপরে কবর খোঁড়ার চেষ্টা করবেন। এমন তো আছে যে যেটা পারবেন না, আর এমনও আছে যে আপনার আগে প্রতিযোগিতায় অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে, তো ঠিক আছে আপনি চেষ্টা করবেন। আর এখানকার মতো অবস্থা হলে একবার গেলাম জানা যায় মাটি দেবো বলে, অক্ষর সাদিক অক্ষর সাদিক, আর মনটাই খারাপ হয়ে গেল যে সাদিক বলছি তখন ঘোড়াটি জায়গা দেখে কি, বুঝতে পারছেন নিজের প্যাস্টিজ নষ্ট করতে যাওয়া। তো এরকম হলেও হতে পারে, তো আপনাকে যদি সেখানে পজিশন না দেওয়া হয়, হে হটা হটা সর হ, তুমি পারবে না, তাহলে তো আলাদা কথা। কিন্তু যেখানে আপনি পারবেন, আপনাকে সম্মান দেওয়া হয়, আপনি করেন, আপনি চেষ্টা করবেন স্বভাবের উদ্দেশ্যে, যদিও আপনাকে লোকে ছিনহিন করে তবুও আপনি স্বভাবের উদ্দেশ্যে করবেন, এবং যদি আপনাকে করতে না দেয় আপনি স্বভাবটা পাবেন, ঠিক আছে। এ হল জানাজার অনুগম, নামাজ পড়বেন, তার জন্য দোয়া করবেন, লাশ রাখবেন, মাটি দেবেন ইত্যাদি, হয়ে গেল তিন নম্বর। চার নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা, দাওয়াত কবুল করা ওয়াজিব, তবে দাওয়াতে যাওয়া ওয়াজিব না। কি হলো কথাটা, এলাল ভাই আপনার দাওয়াত হইল, আচ্ছা হুজুর ঠিক আছে কবুল, তারপরে দেখছি নাই, কি ব্যাপার, কোন উজর আছে, উজর থাকলে দাওয়াতে যাওয়া জরুরি নয় বা দাওয়াতে গিয়ে খাওয়াও জরুরি নয়, আপনি রোজাতে আছেন তখন আপনি যান হাজির হন দিয়ে বলেন আমি রোজা রেখেছি, আর ইচ্ছা করলে নফল রোজা হলে ভেঙে দিতেও পারেন, ঠিক আছে কিনা। আর যদি মনে করেন দাওয়াত করলো, দাওয়াত আপনার কবুল করা ওয়াজিব, শুনলেন বা কানে শুনছেন যে দাওয়াতে যেখানে ভাত খাওয়ানো হচ্ছে সেখানে কি চলছে, হ্যাঁ চমচমাচম গান চলছে, কি বলে আপনার বিভিন্ন রকমের গান চলছে, আপনি বুঝতে পারলেন যে ওখানে গেলেই তো দূর থেকেই তো গান শোনা যাচ্ছে, ওখানে গেলে তো আরো শুনছেন, অতএব আপনি গেলেন না। যদি কোন মুনকার থাকে, সেখানে কোন খারাপ জিনিস থাকে, কিংবা দাওয়াতে হালাল খাবারের সঙ্গে হারাম খাওয়ানো হচ্ছে, তাহলে সেখানে যাবেন না। কিংবা দাওয়াতে দেখলেন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, কিংবা ড্যান্স চলছে, আজকাল তো মাশাআল্লাহ বিয়ের বরযাত্রীগুলো বরযাত্রীগুলোকে বরণ করছে যুবতীরা, আর যুবতীরা পরিবেশন করছে যুবতীরা, এতে যেমন হোটেলগুলোতে কি হয়, হোটেলগুলো আসলে মহিলাকে সামনে রাখলে আপনার পানির দোকান ভালো চলবে, মিষ্টির দোকান ভালো চলবে, হোটেল ভালো চলবে, আপনার কি বলে এটাকে সেলুন ভালো চলবে, আপনার আজকাল তো মেসেজ সেন্টার খুলেছে, ভালো চলবে, খুব ভালো চলবে। এই জন্য মহিলা হচ্ছে একটা ব্যবসার খুবই বংশি বলে, বংশি বংশিতে টোপ দেয় না টোপ। তো যাই হোক, মোট কথা হলো দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু সেখানে যাওয়া যদি আপনি এসেনি কিছু দেখেন আপনি যাবেন না। আর পাঁচ নম্বর হল তাসমিতুল আতিস, তার মানে কেউ যদি হাঁচি দেয়, ছিঁকি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আর যে আলহামদুলিল্লাহ যা ছিঁকি হল, সে এটা শুনে কি বলবে? দোয়ার বদলে দোয়া দেবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। দেখছেন ইসলাম, ইসলাম হচ্ছে কি, এক মোমেন অপর মোমেনকে কি করবে? মজবুত করবে, সাহায্য সহযোগিতা সব তো আছেই। এক মোমিন অপর মোমিনের জন্য আয়না স্বরূপ, এক মোমিন অপর মোমিনের জন্য ভাই। অতএব এইসব এই পাঁচটা হক এখানে বলা হয়েছে, আরো আছে অন্য বর্ণনা অনুযায়ী আরো আছে। তো এখানে আমাদের বিষয়বস্তু হল কি, যে জানাজা যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে, অনুগমন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা রোগীকে সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করো এবং জানাজার অনুগমন করো, দাফন কার্যের জন্য যাও, তা তোমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেবে। রোগী দেখতে গেলে আপনার যদি, একবার বলেছিলাম যে যদি আপনি মন নরম করতে চান, অনেকে বলে আমার মন খুব কঠিন, হুজুর চোখে পানি আসে না, মন নরম করতে হলে কি করে? রোগী সাক্ষাৎ, যান হাসপাতালে দেখে আসুন, কত কত রোগী অজ্ঞের অবস্থায় পড়ে আছে মাসের পর মাস, তারপর কত কষ্ট ভুগছে, মাগো বাবাগো করে চিল্লাচ্ছে, তাই না? আর সেই সঙ্গে যদি আপনি জানাজায় অংশগ্রহণ করেন তাতেও আপনার চোখে পানি আসার কথা, কারণ সেই মরণ পথের পথিকের আপনি আপনিও পথিক, আপনিও অনুসরণ করবেন, আপনাকেও একদিন যেতে হবে, আর তাকে নিয়ে চিন্তা ভাবনা করলে আপনার আখের আচরণ হবে। জানাজার সাথে যাওয়া বা তার অনুগমন করার দুটি পর্যায় আছে। প্রথমত মরা বাড়ি থেকে জানাজার নামাজ পড়া পর্যন্ত। এখন জানাজার নামাজ যদি ময়দানে হয় তো সেই পর্যন্ত নামাজ পড়লেন, তারপরে চলে এলেন, এই একটা পর্যায়। আর একটা পর্যায় হল মরা বাড়ি থেকে একদম দাফন কাফন সব শেষ করা পর্যন্ত, তাদের সাথে ফিরে আসেন শেষ পর্যন্ত। এই দুটো উভয় প্রকার আমলই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত আছে, আপনি করতে পারেন। যদি আপনার কাজ থাকে তো আপনি জানাজা পড়ে চলে আসুন, তাহলে আসতে পারেন, কিন্তু আপনার জন্য সব কম হবে। সব কি আছে এতে কোনো সন্দেহ নেই, যে মরা বাড়ি থেকে নিয়ে দাফন কাজ শেষ করা পর্যন্ত জানাজার অনুগমন করাটা কেবল জানাজা পড়ে ফিরে আসার চেয়ে বহুগুণে উত্তম। এটা বহুগুণ কি, কত গুণে উত্তম? হ্যাঁ, এক কেরাত। কমসে কম যারা উহুদ পাহাড় দেখেছেন, উহুদ পাহাড় লম্বা কথা জানেন, 7 কিলোমিটার, 7 কিলোমিটার। উহুদ পাহাড়ে মাথা থেকে মাথা যেতে হলে 7 কিলোমিটার লম্বা, আর উঁচু তো আছেই। এত বড় পরিমাণের একটা সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, যেটাকে কেরাত বলা হয়েছে। কেরাতের বিভিন্ন মানে আছে, কেরাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন এখানে বলা হয়, জানাজায় বলা হয়েছে যে যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে ফিরে আসবে সে এক কেরাত পাবে, আর যে শেষ পর্যন্ত থাকবে সে 2 কেরাত পাবে। ঠিক আছে, এখানে কেরাত কি জিজ্ঞেস করা হলো, বললেন যে বড় বড় পাহাড়, আবার বলা অন্য বর্ণনায় আছে উহুদ পাহাড় সমান। আবার একটা হাদিসে আছে যে ব্যক্তি কুকুর পালবে তার আমলনামা থেকে প্রত্যেক দিন 1 কিরাত সওয়াব কম হবে। তাহলে আমলনামা থেকে যদি উহুদ পাহাড় সমান সওয়াব শেষ হয় তাহলে কি আর থাকবে? তো এখানে বলা হয়েছে কিরাত একটা পরিমাপ, সেটা আল্লাহই জানেন কতটুকু, বুঝতে পারলেন? তারপরে মক্কায় কিরাত চালু ছিল, কিরাত হচ্ছে আপনার টাকা পয়সা, আমাদের যেমন নয়া পয়সা বলে, তারপরে এখানে কি বলে, হালাল বা হালালা, ঠিক কিনা? এক এক দেশে এক এক রকম। মক্কাতে কিরাত চালু ছিল, কিরাত যেমন দিরহাম দিনার, তেমনি কিরাত চালু ছিল। এটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, আর আমিও কুরাইশের ছাগল চড়িয়েছি কিছু কিরাতের বিনিময়ে। আল্লাহ আকবার, নবীরা ছাগল চড়িয়েছেন কেন বলুন তো? এখান থেকেই চড়ানো মানে কন্ট্রোল করা শিক্ষা হয় প্রথম থেকে। যাই হোক, অন্য কথা চলে যাচ্ছি, কি হলো তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যে ব্যক্তি জানাজায় শরীক হবে, জানাজার নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করবে, তার জন্য রয়েছে 1 কিরাত সওয়াব। ওমান শাহিদাহা হাত্তা তুদফান ফালাহু কিরাতান। আর যে ব্যক্তি উপস্থিত হবে একদম দাফন কাজ শেষ করা পর্যন্ত, তার জন্য হবে 2 কিরাত সওয়াব। কিলা ওমাল কিরাতান, সাহাবারা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কিরাতান কি, বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, বড় বড় দুটো পাহাড়ের মতো। আর অন্য রেওয়ায়েতে আছে বললাম যে মিসবুল জাবাল উহুদ। যাই হোক, ইবনে উমার বলছেন, ইবনে উমার জানাজা নামাজ পড়া বলছেন, সুম্মা ইনসারিফু ফালাম্মা বালাগাহু হাদিসু আবি হুরায়রা ক্বাল লাকাদ যায়্যানা ক্বারারিত কাসীরা। ইবনে উমার প্রথমত কোথা থেকে জানাজা পড়ে চলে আসতেন, ভাবতেন অনেক লোক তো যাচ্ছে তারাই কাছে, যে দরকার নেই। যখনই আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করলেন তখন উনি বলছেন, লাকাদ যায়্যাতু ক্বারারিত কাসীরা, হায় হায় হায়, তো অনেক কিরাত আমরা নষ্ট করে দিয়েছি, অনেক কিরাত নষ্ট করে দিয়েছে, অনেক কিরাত যারা জানাজার নামাজ পর্যন্ত আসে না। আমরা দেখেছেন জানাজা, আমরা জামে মসজিদের আশেপাশে থাকি, যারা পায়ে হেঁটে যে আসতে পারবে এবং এসে জানাজায় অংশগ্রহণ করতে পারবে, অন্য মসজিদে নামাজ পড়ছে ওইটুকু গিয়ে জানাজার নামাজটা পড়ে না, এরা কত নষ্ট করছে, কত কেরাত, কত উহুদ পাহাড় সমান সব নষ্ট করছে। তার কারণ একজনকে বললাম তো, সে বলছে হুজুর এত নেকি আর কি হবে, এত নেকির দরকার নেই, এত নেকি। অনেকে ঠাট্টা করে বলে নেকি আমাদের দেশের এই যে উকুন আছে না, উকুনের বাচ্চাগুলোকে নেকি বলে, কখনো নেকি হয় আবার কখনো ডেঙ্গুর হয়, যখন চলে ফিরে বেড়ায় মোটা মোটা হয় তখন বলে ডেঙ্গু, তার কিন্তু ছোট ছোট যখন হয় ডিম আকারে থাকে তখন বলে নেকি। বলছে হুজুর অত নেকিতে মাথা চুলকাবে, এগুলো হচ্ছে ঠাট্টা ব্যঙ্গ, নেকির দরকার নেই কালকে, কাল কেয়ামতের দিনে নেকির দরকার আছে। আল্লাহু আকবার, নেকি দরকার না থাকলে মা তার ছেলেকে দেখে পালাবে কেন, ছেলে তার মাকে দেখে পালাবে কেন, বাপ তার ছেলেকে, ছেলে তার বাপকে, ভাই ভাইকে দেখে পালাবে কেন, তোমার নেকি দরকার আছে যদি নেকি চেয়ে বসে। সুতরাং নেকির দরকার আছে, সেদিনে কি হবে মিজান আছে, যে সেদিনে দাঁড়িপাল্লা আছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে সে তো জান্নাত যাবে, আর যার ওজন হালকা হয়ে যাবে সে কোথায় যাবে, নেকির দরকার নেই, সহজ ভাবছে মানুষ। যাই হোক, এইভাবে নেকি দেখেন, এই সামান্য জানাজা এক জায়গাতে আসে আর পাশে সহজ এসে জানাজায় অংশগ্রহণ করা করে না। অথচ আমাদের দেশে এমন লোক আছে আমরা জানি, যে শুনেছি অমুক জায়গায় সেখানে বাস ভাড়া করে যায়, সাইকেল নিয়ে যায়, মোটর সাইকেল বা বাইক নিয়ে যায়, গিয়ে জানাজা পড়ে আসে। তবে কিছু লোক আছে যারা কারাডিতের জন্য যায় না, তারা খারাডিতের জন্য যায়। কি জন্য যায়? যে এক পাত গোস্ত ভাত পাওয়া যাবে, মাছ ভাত পাওয়া যাবে, আমাদের দেশে যেহেতু ভোজ হয়, বুঝতে পারছেন তো, যে যেমন তার তেমন, যার যেমন মন তেমনি কুটি, মনকে করা পরিপাটি, যেমন আপনার মন হবে সেরকম আপনি স্বভাব পাবেন। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছেন, মান মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ইমানাও ওয়া ইহতিসাবান, এখানেই মেন কথাটা আছে, যে ব্যক্তি কোন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করবে ইমান রেখে এবং সওয়াবের আশা রেখে। অংশগ্রহণ করলাম বলেই না, থাকতে হবে ইমান, তো ইমান তো শর্ত, প্রধান শর্ত, বুনিয়াদি শর্ত। আর দ্বিতীয় ইমান শর্তটা সবারই কাছে থাকে না, সেটা কি? সওয়াবের আশা করা। আপনি সওয়াবের উদ্দেশ্যে গেলেন যে এক পাহাড় সমান, এক বহুত পাহাড় সমান নেকি পাব, এই নিয়তটা না থাকলে আপনি পাবেন না। বহু অংশ জানাজা পড়েছেন কিন্তু এই নিয়ত আপনার ছিল না, তাহলে আপনি পাবেন না। তারপরে ওই একই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার নামাজ পড়া পর্যন্ত এইভাবে যদি কেউ থাকে এক কেরাত, আর শেষ পর্যন্ত থাকলে দুই কেরাত। মুসলিমের উচিত অকারণে নিজেকে বিশাল পর্বত সম সওয়াব হতে এবং তার এক মুসলিম ভাইকে তার দাফনের পর দোয়া করা হতে বঞ্চিত করে পালিয়ে আসা। কারণ দোয়া হয় কখন? আমাদের দেশে তো এই জন্যই বলে সাহেব চলে যাবে, তো জানাজার নামাজ পড়ি আবার দোয়া করে হাত তুলে, তাই না? এটা বিদাত, জানাজার নামাজটা তো দোয়া, তারপরে আবার হাত তুলে দোয়া কেন? বলে ওখানে সবাই যেতে পারবে না। আর আসলে দোয়া কখন করতে হয়? দাফনের পর, দাফনের পর দোয়া করতে হয়, এবং সে পদ্ধতি ইনশাল্লাহ বলবো তখন যখন আমরা দাফনে যাব। এই সব কেবল পুরুষের জন্য, মহিলার জন্য নয়, বুঝলেন বাদশা মিয়া? এই সব কে পাবে? শুধু পুরুষ। এই সবে মহিলাদের অংশ নেই, কেননা মহিলারা জানাজায় অনুগমন করতে পারে না, তারা জানাজার সাথে যেতে পারে না, তাদের জন্য যাওয়া নিষেধ। আচ্ছা, জানাজার সাথে এমন কোন জিনিস নিয়ে যাওয়া বৈধ নয় যা শরীয়তের পরিপন্থী। সুতরাং উচ্চ রোলে বিলাপকারী বা মাতমকারী পুরুষ, এমন পুরুষও আছে যে বিলাপ করতে পারে, বিনিয়ে বিনিয়ে কানতে পারে, অথবা মহিলা, মহিলারা তো পারেই, কোন প্রকার ধূপধুনা জানাজা যাচ্ছে তার আগে আগে কি নিয়ে যাচ্ছে, কি চন্দন কাঠ বা আগরবাতি পুড়িয়ে কিংবা ধূপ দিয়ে সুগন্ধ করে নিয়ে যাচ্ছে, গোলাপ জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। গোলাপ জল ছড়ায় আপনাদের দেশে? আমাদের আর দেশে আছে আবার তো ছড়ায়, মুর্দার উপরে তো ছড়ায়। কাতার যখন হয়ে যাবে, হ্যাঁ কাতারে কাতারে গোলাপ জল ছড়ায়। কাহা সে কোথেকে এলো এগুলো? এগুলো বিদাত, এগুলো হচ্ছে বিদাত। আগর কাঠের ধোঁয়া ইত্যাদি সুগন্ধি অথবা আগুন নেওয়া বা নিতে দেওয়া অবৈধ হারাম, খবরদার সঙ্গে যেন আগুন না যায়। কারণ আমাদের তো আগুনের দরকার নেই, আমরা তো পোড়াইতে হয় না, আমরা সসম্মানে আতর লাগিয়ে সুন্দর কাপড় পরিয়ে আমরা আস্তে করে রাখবো, কোথায় আমরা ওখানে তো পোড়াবো না। সুতরাং আগুন যেন সঙ্গে না যায়, এটা হচ্ছে অমুসলিমদের অনুকরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শব্দ বা আগুন নিয়ে জানাজায় অনুগমন করো না, শব্দ কোন প্রকারের শব্দ যাবে না। আমর বিন আস তার ওসিয়তে বলেছিলেন, আমি মারা গেলে আমার লাশের সাথে যেন কোন মাতমকারিনী ও আগুন না যায়। আবু হুরায়রা মৃত্যুসজ্জায় বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু, আমার উপর তোমরা তাঁবু লাগাইও না। ওই যে কবরের পাশে তাঁবু লাগিয়ে পাহারা দেয় বা যাই হোক করে, পাহারা দেওয়া যদি সত্যি জরুরি হয় সেটা আলাদা কথা, সে কথা পরে বলবো ইনশাআল্লাহ। কোন সুগন্ধ কাঠের ধুঁয়ো দেওয়ার পাত্র ধুনুচি বা আগুন নিয়ে আমার জানাজায় অনুগমন করেন। দেখেন আগুন, আগুন ধূপবাতিতেও থাকে, আগরবাতিতে আগুন থাকে না? থাকে না। অতএব আগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে যাওয়া কি হারাম, কিংবা কবরে গিয়ে আগরবাতি দেওয়া হারাম, মোমবাতি। এখন সমস্যা হলো কি, যদি বলেন হুজুর রাত্রেবেলা যদি লাশ দাফন করতে হয় তো সেই সময় তো আগুন নিয়ে যেতে হবে, হবে না? হবে না। হ্যারিকেন কিংবা মোমবাতি সেটা আলাদা কথা, লাইটের জন্য হলে আলাদা কথা, আপনার রাস্তা দেখার জন্য সেটা আলাদা কথা। কিন্তু এখানে প্রশ্ন হলো ধূপবাতি আগরবাতি ইত্যাদি এই ধুনুচি অমক তমক এসব খবরদার নিয়ে যেও না, এতে কোনো লাভ নেই। এ অনুগমনের সময় নিঃশব্দে শান্তভাবে চলতে হয়, জানাজা যখন বের নিয়ে যাচ্ছেন কাঁধে যখন বহন করছেন তখন নিঃশব্দে, মুখে কোনো শব্দ থাকবে না, খালি চিন্তা থাকবে আখেরাতের চিন্তা, এবং মন হবে ব্যথিত শোক সন্তপ্ত শোকাহত। এই সময় একটা মানুষ, আমাদেরই একজন ভাই, আর পরিবারের লোক তো থাকবেই, পরিবারের লোক তো কাঁদবে, কিন্তু আপনি স্বাভাবিকভাবে অন্য সাধারণ লোক এসেছেন, তো আপনারও মন সন্তপ্ত হওয়া দরকার। এবং সেখানে বিশেষ করে চিল্লাচিল্লি হবে না, আর বিশেষ করে অমুসলিমদের অনুকরণে, বলহরি বলের অনুকরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বলতে যায় না, নিঃশব্দে যাবে বেশ। আর এই সময়ে পথে চলতে চলতেও কোন প্রকার বৎসা তর্ক মশলা নিয়ে, মশলা নিয়ে হয় না, হয় না, যখন যেটা সময় আসে তখন সেই মশলা নিয়ে খুব চলে। রমজান এলে দেখেছেন যারা বেনামাজি তারা এসে মসজিদে কেমন তর্ক লাগায়, আর বিয়ের সময়ে তাই, আর জানাজার সময়ও তাই, জানাজা দাফন কাজ চলছে যাচ্ছেন আর তর্ক, এই দোয়া অমক এই হলো তাই হলো, জোরে হলো না কেন, জানাজা আসতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি আপনার তর্ক থাকে। তো খবরদার এই সময় তর্ক করার সময় না, চুপচাপ থাকো, চুপচাপ যাও, পার্থিব কথাবার্তাও বলা হবে না। ওই সময় আপনি দুনিয়ার কথাবার্তা বলবেন তার হিসাব নিয়ে কিংবা কোনো কিছু আর কিছু বন্ধুর সাথে না, খবরদার এই সময় কথাবার্তা বলবেন না, উচ্চরবে কথা বলাও ঠিক না, প্রয়োজনীয় কথা বলতে পারেন, সমস্যা নেই। কায়েস বিন উবায়দ বলেন বা কায়েস বিন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জানাজার সময় উচ্চ স্বরকে অপছন্দ করতেন, এই উপলক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বা কোন আয়াত দ্বারা নিঃশব্দে অথবা সশব্দে জিকির বিদাত, নিঃশব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, আর আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাইকে মাইকিং করতে করতে বলতে বলতে, হ্যাঁ এসব এক এক জায়গাতে এক এক রকমের আছে, যে বড় বড় লাশ তাদের আবার অন্যরকম সিস্টেম আছে। আপনারা দেখেছেন কোন কোন জানাজার পেছনে কোরআন খানি করতে করতে যায়, দেখেছেন জানাজা এমন? এ তো মুসলিমদের জানাজা, অমুসলিমের জানাজাতেও মোল্লারা কোরআন খানি করতে করতে যাচ্ছে, দেখেছেন আপনারা? এটা হচ্ছে ওই মহলে, ওপর মহলে, হাই হাই হাই হাই, এ সময় তো কিছুই পড়তে হয় না, তার উপরে কোরআন খানি, তার উপরে কার জন্য, হাই হাই হাই, এ সর্বনাশ আপনি কোথায় রাখবেন বলেন? ভাই মানলাম যে সে একজন আপনাদের নেতা বা রাষ্ট্র নেতা, কিন্তু এর সাথে সাথ কি, তার সম্মান, তার সম্মান আছে, কিন্তু তার জন্য তো কোরআন খানি করা যাবে না, একজন বলছে ভাই একজন অমুসলিম, এই তুমি আমাকে সালাম দিলে না। আমার ভাই সালাম ইসলাম ওলাদের জন্য, তোমার জন্য তো সালাম নয়। না তাহলে তুমি আমাকে ছোট ভাবছো। না ছোট বড় ভাবার কথা এখানে নয়, এখানে হচ্ছে কি সালাম, সালামটা ইসলাম ওলাদের জন্য, তোমাদের জন্য সালাম নয় তাই দিই না, তো এতে ছোট হবার কি আছে। তেমনি কোরআন খানি যে করবেন, কোরআন খানি তো মুসলিমদের জন্য চলে না, তা মুসলিমদের জন্য কোরআন খানি কি কাজে দেবে। আল্লাহ মুস্তাহান। এই জানাজায় অনুগমন করতে করতে এই এই কাজটা অনেকেই করে, অবশ্য সেটা হচ্ছে রাজনীতির পর্যায়ে। আর রাজনীতি কাকে বলে আপনারা জানেন, রাজনীতি, এই জন্য আমি রাজনীতিকে বলি এক প্রকার মুনাফিকি, ঠিক কিনা। তো যাই হোক, এ হল ওদের অনুকরণ করা। অনুরূপ জানাজার সাথে শোকের বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া বা বাজানো হারাম, কিন্তু বাদ্যযন্ত্র সব জায়গায় হারাম, তো এখানে কেন হবে না। হ্যাঁ শোকের অনেক সময় যে গিটার শোকের একটা ইয়ে আছে, বাজনা আছে, মিউজিক আছে, যেমন প্রধানমন্ত্রী মারা গেছে দেখবেন রেডিওতে শোকের কি বাঁশি বাজছে বা থাকে, এরকম তিন দিন শোক পালন হচ্ছে। এখানে আরবও হয়, আরবে কোন কোন রাষ্ট্রে হয়, এখানে সৌদি আরবে না, কোন কোন জায়গাতে এরকম হয় না, বাজতেই থাকে, সেই শোকের করুণ মিউজিক বাজতে থাকে, মোটেই না। আর এই সময় চাল ডাল খই মুরগি মিঠাই পয়সা ইত্যাদি ছড়াতে থাকে, দেখেছেন, এগুলো অমুসলিমদের, কিন্তু কোন কোন মুসলিম পরিবেশ ওদের দেখে দেখে আমার পয়সা আছে খুচরো পয়সা নিয়ে এসেছে আর ছড়াচ্ছে, এক টাকার নোট ছড়াচ্ছে, মানে সৎকার করছে আর কি। আর সে গরিব মানুষের ছেলেরা এসে মারামারি করছে, কোরাচ্ছে, এগুলো হচ্ছে কি বিদাত। সৎকার করো, সমস্যা নেই, সৎকার তুমি গোপনে করো কিংবা অন্য জায়গায় গিয়ে অন্য সময় করো, কিন্তু এই সময়ে জানাজা নিজেতে নিজেতে করবে না। আর অনেকে ফুল ছড়ায়, লাশের উপরে ফুল ছড়াচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে লাশের উপরে ফুল ছড়াচ্ছে, এটাও বিদাত। সুতরাং সাবধান হওয়া দরকার। জানাজা বহন করার কোন নির্দিষ্ট পদ্ধতি নেই, যেমন পাল্টে পাল্টে কান পাল্টে পাল্টে চল্লিশ কদম চলে কান পাল্টা, এইসবগুলো নেই, সহি হাদিসে এসব পদ্ধতি বর্ণনা আসেনি। সুতরাং এ হচ্ছে বিদাত, কান পাল্টানো বা চল্লিশ কদম গিয়ে পাল্টানো, এসব বিদাত। মাইয়ের যদি ভালো লোক হয় তবে তাকে ভালো প্রতিদানের দিকে আগিয়ে দিতে, এবং যদি মন্দ লোক হয় তবে নিজেদের দায় খালাস করতে শীঘ্র করা ওয়াজিব। যাবেন মানে হুদু যাকে বলে, হুদু মানে শান্ত শিষ্টভাবে যাবেন, কিন্তু তাড়াতাড়ি, আগে মারা গেলে, এই জন্য আগে বলেছিলাম যে গোসল দেওয়ার কাজ তাড়াতাড়ি করতে হবে, কাফন দেওয়ার কাজ তাড়াতাড়ি করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখাইর তুকদ্দিমুনাহা আলাই, তোমরা জানাজা নিয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি করো, কারণ সে যদি ভালো হয় তাহলে হয়তোবা সে তাকে ভালোর দিকে তারা আগে আগে আগে পাঠিয়ে দেবে। ওয়াইন তাকু গায়রা জালিক, আর যদি খারাপ হয় তার মানে ভালোর উল্টা হয়, তাহলে ফাশারুন তাদাউনাহা তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে তা হচ্ছে খারাপ, অতএব খারাপকে তোমাদের ঘাট থেকে নামিয়ে দেবে, দায় খালাস করে দাও। সুতরাং এই সময়ে একটু মানে দেরি না করাই উচিত। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উদিআতিল জানাযাতু ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি, যখন জানাজা কাঁধে বহন করা হয় তখন সেই জানাজা যদি ভালো লোক হয় তো বলে ওগো আমাকে তাড়াতাড়ি আমার ভালোর দিকে পৌঁছাও। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা আও আইনা ইয়াযহাবুনা বিহা ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লা আল ইনসান ওয়ালাউ সামিআহু সাইক, বলছেন যে যদি খারাপ হয় তো বলি আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে ওকে, আয় সর্বনাশ কোথায় নিয়ে যাচ্ছে ওকে, তাই না। বলছে এই যে শব্দ, এই শব্দ সবাই শুনতে পায়, যেমন কবরের আজান সবাই শুনতে পায়, খালি জিন আর ইনসান শুনতে পায় না, যদি কোনো মানুষ শুনতে পায় কোনোদিন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, আর অজ্ঞান হয়ে যাওয়ার ভয়ে এই শব্দ আল্লাহ তাআলা মানুষকে শোনান না সে জগতের এইসব শব্দ। তো যাই হোক, যেন লাশের উপর কোন প্রকার ঝাঁকুনি না আসে, তাড়াতাড়ি করবেন, তাড়াহুড়ো করতে গিয়ে এবারে হ্যাঁ না, তাড়াহুড়ো করা মানে ছুটা নয় দৌড়া নয়, শেষ খেয়াল রাখতে হবে, লাশের সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে। মাইয়ের ভালো লোক হলে তার লাশের ওজন হালকা হবে এমন ধারণা করে অনেকে, মনে করে ভালো লোক হলে ওজনটা কি হবে হালকা হবে, আর খারাপ হলে ওজনটা ভারী হয়ে যাবে, এমন বাজে কথা, এসব কথা ভিত্তিহীন এবং বিদাত। জানাজার সাথে চলার সময় তার আগে পিছিয়ে ডাইনে বামে চলা বৈধ, আগেও চলতে পারেন, পিছনে চলতে পারেন, ডানেও চলতে পারেন, বামে চলতে পারেন, তবে সব ক্ষেত্রে লাশের কাছাকাছি থেকে চলা উত্তম। কারণ হাদিসে আছে, রাকিবু ইয়াসীরু খালফাল জানাজা, যে যদি কেউ সওয়ারি হয়ে যায়, মনে করুন সে হাঁটতে পারছে না, তাই গাড়িতে আসছে কিংবা সাইকেলে আসছে, তাহলে জানাজার পিছনে আসবে। ওয়াল মাশি ইয়ামশি খালফাহা ওয়া আমামাহা ওয়া ইয়ামিনহা ওয়া ইয়াসারিহা ক্বারিবাম মিনহা, আর যে পায়ে হেঁটে যাচ্ছে সে তার ডাইনে বামে সামনে পিছনে যাবে তার কাছাকাছি, এ নয় যে দূরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, না তার কাছাকাছি যাবে। বেশ, তাহলে এ হলো চলার জানাজার যাওয়ার সময়ে বিশেষ আদব। জানাজার আগে ও পিছিয়ে উভয় ধরনের চলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত। যেমন আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমার জানাজার সামনেও হাঁটতেন এবং পিছনেও হাঁটতেন। অবশ্য সকলের জন্য জানাজার পশ্চাতে চলাটাই উত্তম, ওগুলো জায়েজের কথা। এর উত্তমটা কি? আগে জানাজা যাবে আর পেছনে পেছনে লোকেরা যাবে। কেননা হাদিসে আছে ইত্তিবা উল জানায়েজ। ইত্তিবা মানে কি? অনুগমন করা, অনুসরণ করা। আর আগে আগে গেলে অনুগমন হবে? আগে আগে হলে তো জানাজাই অনুগমন করছে আপনার। এই জন্য আগে না আগে পিছনে পিছনেই আপনি যাবেন, এটাই হচ্ছে যুক্তিযুক্ত। হযরত আলী বলছেন, জানাজার আগে আগে চলার চাইতে পিছিয়ে পিছিয়ে যাওয়া সেই রকম উত্তম যেরকম একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া উত্তম। তার মানে আপনি পিছনে যাবেন, সেটাই হচ্ছে উত্তম। গাড়ি ইত্যাদিতে সওয়ার হয়ে জানাজার অনুগমন বৈধ, তবে পায়ে হেঁটে যাওয়াটাই উত্তম, কারণ এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তাছাড়া এ কথাও প্রমাণিত নেই যে তিনি কিছুতে সওয়ার হয়ে জানাজায় সাথে গেছেন। বরং সাওবান বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজায় যাচ্ছিলেন, তার নিকট এক সওয়ারি পেশ করা হলে তিনি তাতে চড়তে রাজি হলেন না, অতঃপর ফেরার পথে সওয়ারি পেশ করা হলে তিনি তাতে সওয়ার হলেন। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইন্নাল মালাঈকাতা কানাত তামশি ফালাম আকুন লিআরকাব ওয়া হুম ইয়ামশুন ফালাম্মা যাহাবু রাকিবত। লে রাসূলুল্লাহ, যাবার সময় এই সওয়ারি দেওয়া হলো, চললেন না, আসার সময় চললেন, কি ব্যাপার? তো বললেন যে ফেরেশতা চলছিল সাথে, তার মানে ভালো লোকের জানাজা ছিল, তো ফেরেশতা চলছিলেন, তা ফেরেশতারা পায়ে হেঁটে যাচ্ছেন আর আমি সওয়ারিতে যাব, এটা আমার জন্য পছন্দ হল না, আর আসার পথে ফেরেশতা ছিলেন না, তাই আমি সওয়ার হলাম। তাহলে বুঝা গেল কি, সওয়ার না হওয়াই উত্তম। আমরা অবশ্য জানতে পারবো না যে ফেরেশতা যাচ্ছে না শয়তান যাচ্ছে সাথে, তাই না? অতএব আমাদের তো এরকম ব্যাপারই না। মোট কথা হলো, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা সওয়ার হয়ে যেতে পারি। যেমন জানা যায় এখানকার দাফন গোরস্থান কত দূরে, সেখানে কি পায়ে হেঁটে যেতে যেতেই তো আপনার দফা দফা, তো এখানে অনেক দূরে, শহরের বাইরে অনেক দূরে, শহরগুলোতে এরকমই হয়, সেক্ষেত্রে আপনি গাড়িতে গেলেন, সমস্যা নেই। সকলের জন্য জানাজার পশ্চাতে চলাই সবচেয়ে ভালো, বলাই হলো পশ্চাতে চলাকে অনুগমন করা বলা হয়। জানাজার জন্য নির্দিষ্ট গাড়ি বা কোন গাড়িতে লাশ বহন করা এবং গাড়িতেই সকলের অনুগমন করা বিধেয় নয়, এটা শরীয়তের খেলাফ। কারণ এই যুগ গাড়ির যুগ এবং লাশ ফাশ সবই যেহেতু দূরে, এই জন্য আলাদা কথা। যেহেতু এরূপ মুসলিমরা করে থাকে এবং তাদের অনুকরণ বৈধ নয়, যা বিদাত। এবার কাছে হওয়া সত্ত্বেও যদি গাড়িতে সবকিছুই করেন তাহলে এটা বিদাত, বরং মানুষেরা বা লোকেরা হাতে করে কাঁধে করে নিয়ে যাবে, এটাই হচ্ছে উত্তম। কাঁধে লাশ নিয়ে গেলে আখেরাত স্মরণ দেবে, অন্য লোকেরা জেনে মৃতের জন্য দোয়া করবে এবং এতে গর্ব ইত্যাদি হতে থেকে বাঁচা যাবে, তাই না? তার মানে গাড়ির ভিতরে ভরলেন, লাশ যাচ্ছে, সামনের লোকরা বুঝতে পারবে কি যাচ্ছে? কিছুই বুঝতে পারবে না। পক্ষান্তরে যদি কাঁধে করে নিয়ে যাওয়া হয় তাহলে লোকেরা সবাই যারাই দেখবে তারাই কি করবে? উফ লাশ, আল্লাহ ইয়ারহামহা বলবে না? বলবে না? আমাদের দেশের কথা আলাদা, আমাদের দেশে আল্লাহ ইয়ারহামহা জানেই না, দেখো কে মরে গেছে, বাস আল্লাহ ইয়ারহামহা ইয়াগফিরলাহা, এসব বলার অভ্যেস আমাদের দেশে নেই। তো নিয়ম হচ্ছে কি, যে জানাজা বহন করা দেখে লোকেরা দেখলে পরে কি করবে? দোয়া করবে, আর তাতে গর্ব থেকেও বাঁচা যাবে, গাড়িতে গর্ব হয় ইত্যাদি। পক্ষান্তরে ভারী বৃষ্টি, প্রচন্ড শীত বা গ্রীষ্ম অথবা লাশ বহন করার মতো লোক না থাকলে গাড়ি ব্যবহারে দোষ নেই, বললাম প্রয়োজনে সমস্যা নেই, দূর হলে সমস্যা নেই। লাশ বহন করার সময় মাথাটা কোন দিকে থাকবে হুজুর? লাশের মাথাটা সামনের দিকে থাকবে না পেছনের দিকে? এবারে যার যেমন যুক্তি, আপনি বলুন, যদি আপনাকে শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়, আইয়ুব শুয়ে শুয়ে নামাজ পড়তে হলে কেবলার দিকে আপনার পা থাকবে না মাথা থাকবে? কেবলার দিকে লম্বা করে শোবেন, তাই না? পাটা কোন দিকে থাকবে? কেবলার দিকে থাকবে। এবারে যে যেমন যুক্তি দেয়, কিন্তু কারণ পরিষ্কার শরীয়তে কোন নির্দেশ নেই যে আগে মাথাটা নিয়ে চলো, ঠিক আছে, তবে মাথাটা সামনের দিকে থাকাটাই হচ্ছে স্বাভাবিক ও উত্তম, কারণ মাথাটাই হচ্ছে আগে, মাথাটাই হচ্ছে আগে, অতএব মাথার দিকটা আগে নিয়ে যাওয়া, এতে কিন্তু কোনো ক্ষতিও হবে না আর কোনো লাভও হবে না, কোনো লাভ নেই কোনো ক্ষতিও নেই। বেশ, জানাজা দেখে খাড়া হওয়া এবং লাশ মাটিতে না রাখা পর্যন্ত অনুগামীদের দাঁড়িয়ে থাকার নির্দেশ রহিত, আগে ছিল লাশ দেখে দাঁড়িয়ে যেতেন আল্লাহর নবী, ঘাবড়ে যেতেন, তা আপনি যদি ঘাবড়ে যান সেটা আলাদা কথা, কিন্তু দেখে দাঁড়াতে হবে সম্মানে, এবং যতক্ষণ না জানাজা নামানো হয়েছে ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম নয়। প্রথমে এরকম করেছিলেন আল্লাহ নবী, তারপরে আবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন, অতএব এই নির্দেশটা রহিত বা মানসুক যাকে বলা হয়। যে ব্যক্তি জানাজা বহন করে তার জন্য উজু করা মুস্তাহাব, কথা আগেও বলেছি, আর যে গোসল দেয় তার জন্য গোসল করা মুস্তাহাব, ওয়াজিব না, ঠিক আছে, আপনি মুস্তাহাব যাকে বলে, তাহলে উজু থাকলেও আপনি আর একবার উজু করে নেন, জানাজা বহন করে নিয়ে এলেন উজু অবস্থায়। জানাজা বহন করার জন্য কি উজু লাগবে? না না না, জানাজা বহন করার জন্য কি পবিত্রতা লাগবে? না, ওসব কিছু না, কিন্তু যদি আপনি মনে করেন যে জানাজা নামাজ পড়তে হবে তো উজুটা করে নি বহন করলেন, তো তার জন্য জানাজা যেহেতু বহন করেছেন তার জন্য আর একবার উজু করে নেওয়া উত্তম, ভালো। এই হল জানাজা বহন করা এবং কবরস্থান পর্যন্ত বা জানাজা যেখানে নামাজ পড়া হবে সেই পর্যন্ত মশলা, বাকি ইনশাআল্লাহ কিভাবে জানাজার নামাজ পড়বেন, কিভাবে কবরস্থ করবেন ইত্যাদি এসবগুলো বলা হবে পরে। হ্যাঁ, হ্যাঁ।